ফাদদিল্লাহ আশহাদু আন্নাকা কদ আকামতাস সালাত ওয়া আতাইতাস যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার ওয়া আতাতা আল্লাহ ওয়া রাসূলহু হাত্তাতাল্লিয়াকিন আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম হে গরীব নয়নবা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা বাড় রহে হ্যায় সুয়ে দি জুলম জোর কে কদম বাড় রহে হ্যায় সুয়ে দি জুলম জোর কে কদম এক পল কো ভি নাহি হ্যায় তাহাফুজে হারাম এক পল কো ভি নাহি হ্যায় তাহাফুজে হারাম দেতে হ্যায় শাহাদতে সামরা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা কুফর আর নিফাক কি বস্তিয়া উজাড় দো কুফর আর নিফাক কি বস্তিয়া উজাড় দো লাকে পরচমে জারি আব হারাম মে গাড় দো লাকে পরচমে আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা তুঝসে এ জমিন হ্যায় তুঝসে আসমান হ্যায় তুঝসে এ জমিন হ্যায় তুঝসে আসমান হ্যায় কাবা হ্যায় কুরআন হ্যায় দীন হ্যায় আজান হ্যায় কাবা হ্যায় কুরআন হ্যায় দীন হ্যায় আজান হ্যায় সারি কায়নাত পর আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা মর্দ জো ভি কৌম কে তেরে গম মে রোতে হ্যায় মর্দ জো ভি কৌম কে তেরে গম মে রোতে হ্যায় বুসামামা কি কসম ও নামাজি হোতে হ্যায় বুসামামা কি কসম ও নামাজি হোতে হ্যায় কারবালা সে হ্যায় মিলা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা সোগওয়ার ঔরতে জো ভি হ্যায় হুসেন কি সোগওয়ার ঔরতে জো ভি হ্যায় হুসেন কি সর খুলে নিকলতি হ্যায় আপনে ঘর সে জব কভি সর খুলে নিকলতি হ্যায় আপনে ঘর সে জব কভি দেখ দেখ রোতি হ্যায় আসসালাম আসসালাম হে শহীদ কারবালা আসসালাম আসসালাম হে শহীদ কারবালা কত্ল সবকে সব হুয়ে কোই ভি রহা নাহি কত্ল সবকে সব হুয়ে কোই ভি রহা নাহি কারবালা কি খাক পে রাখ কে সজদে মে জবি কারবালা কি খাক পে کیا. السلام السلام اے شہید کربلا, السلام السلام اے شہید کربلا. آئی عصر کی گھڑی عرض کربلا ہلی, آئی عصر کی گھڑی عرض کربلا ہلی. گردن حسین پر شمر کی چھری چلی, گردن حسین پر شمر کی چھری چلی. کربلا کے دشت میں السلام السلام اے شہید کربلا, السلام السلام اے شہید کربلا. سربر رہنا آئے ہیں قبر چھوڑ کر رسول, سربر رہنا آئے ہیں قبر چھوڑ کر رسول. رو رہے ہیں مرتضی پیٹتی ہے سربتول, رو رہے ہیں مرتضی پیٹتی ہے سربتول. کربلا میں ہے شبی یہ صدا, السلام السلام اے شہید کربلا, السلام السلام.